الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأزواجه وأهل بيته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور واغضض من صوتك واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير যাবতীয় হামদ ও সানা, যাবতীয় প্রশংসা আরাধনা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে সুস্থ হালাতে সুন্দর এ পরিবেশে আজকের জুমার সালাতে অংশগ্রহণের সুযোগ দান করেছেন। আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাত সেই নবীর জন্য যিনি আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন, যিনি আমাদেরকে হেদায়তের পথ দেখিয়ে দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেছেন, সেই শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাবতীয় দরুদ ও সালাম। পবিত্র কোরআন আসমানি তার বার্তা, পৃথিবীর মানুষের কাছে সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে তাঁর প্রেরিত বক্তব্যগুলিকেই একত্রিতভাবে আমরা কোরআন বললি। এই কোরআন তার নির্বাচিত বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি। সেখানে আদেশ, নিষেধ, উপদেশ, কাহিনী, বিজ্ঞান এবং জ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা বর্ণিত হয়েছে। আজকের আপনাদের সামনে সুরে লোকমানের গুরুত্বপূর্ণ সাতটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতগুলি লোকমানের বক্তব্য হলেও আল্লাহ পাকের নিজস্ব বর্ণনা ভঙ্গিতে তিনি আমাদের সামনে এগুলো পেশ করেছেন। লোকমান ছিলেন মিশরের একজন অত্যন্ত নামকরা জ্ঞানী ব্যক্তি। তিনি তার সন্তানদেরকে লক্ষ্য করে যে উপদেশ দান করেছিলেন সে উপদেশগুলি আল্লাহর নিকট অত্যন্ত পছন্দনীয় হয়েছিল, সেজন্য আল্লাহ পাক নিজস্ব কালামে সেগুলি আমাদের কাছে সংরক্ষিত আকারে পেশ করেছেন কোরআনের মাধ্যমে। এগুলি আল্লাহরই হুকুম হিসেবে আমাদেরকে গণ্য করতে হবে। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ আনিশকুর লিল্লাহ, আমরা লোকমানকে দান করেছিলাম হিকমত, দূরদর্শিতা। কি বিষয়ে? আনিশকুর লিল্লাহ, তুমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো। অর্থাৎ আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করাটাও অত্যন্ত জ্ঞানীর জ্ঞানের পরিচয়। অজ্ঞান লোক যারা, দুর্বুদ্ধি সম্পন্ন লোক যারা, তারা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না, মানুষের কৃতজ্ঞতা স্বীকার নিয়ে তারা ব্যস্ত থাকে। লোকমানের মধ্যে এই দুর্দর্শিতা আল্লাহ দান করেছিলেন। লোকমান বুঝেছিলেন যে দুনিয়াতে আমি যা কিছু করছি এর মূল দাতা হচ্ছেন আল্লাহ, আর সেজন্যই তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতেন। এটা আল্লাহ পাক অত্যন্ত পছন্দ করেছিলেন। ওমান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওমান কাফারা ফাইন্নাল্লাহ গনিয়্যুন হামিদ, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে সে তার নিজের নফসের জন্যই শুকরিয়া আদায় করে, আর যে ব্যক্তি না শুকরি করে নিশ্চয়ই আল্লাহ পাক মুখাপেক্ষীহীন এবং স্থির প্রশংসিত। অর্থাৎ তিনি আপনার শুকরিয়ার মুখাপেক্ষী নন, আপনি শুকরিয়া আদায় করলে আপনারই লাভ হবে। এবারে লোকমানের বক্তব্যগুলো আল্লাহ পাক তুলে ধরছেন এভাবে, সাতটি আয়াতের মধ্যে লোকমানের 11টি উপদেশ এসেছে। আমি একে একে আপনার সামনে বলবো, খুদ্া সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে খেয়াল করে শুনতে হবে এবং এগুলো মুখস্থ করার চেষ্টা করতে হবে। মনে রাখবেন এগুলো শুধু লোকমানের কথাই নয়, এটা আল্লাহর পক্ষ থেকে উপদেশ। আমরা এখানে অনেকেই বাপ আছি, সেদিনের বাপ লোকমান তার সন্তানকে উপদেশ দান করেছিলেন, তার ছেলেকে। আপনিও মনে মনে আপনার ছেলেকে সে উপদেশ দিচ্ছেন বলে চিন্তা করে নেন, সেগুলো মুখস্থ করার চেষ্টা করবেন, তাহলে আপনি আপনার সন্তানদেরকে এই উপদেশগুলো দিবেন। মানে ওয়াজ করছিলেন, উপদেশ দিচ্ছিলেন, কি বিষয়ে? আনিশকুর লিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, খবরদার হে আমার সন্তান, তুমি আল্লাহর সঙ্গে শিরক করো না, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। অন্যত্র আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ পাক মানুষের সমস্ত গুনাহ মাফ করবেন কিন্তু শিরকের গুনাহ কখনোই মাফ করবেন না। অন্য আয়াতে এসে এইভাবে, ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়ামা আওয়াহু নার ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন আনসার, যে ব্যক্তি শিরিক করল সেই ব্যক্তি জন্য জান্নাতকে হারাম করা হল। ভাষাটা কত কঠোর ভাষা, যে ব্যক্তি শিরিক করল তার জন্য জান্নাতকে হারাম করা হল। হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়ামা আওয়াহু নার, তার একমাত্র ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওমা লাহু ফিল আখিরাতি মিন আনসার, আখিরাতে তার কোনো সাহায্যকারী থাকবে না। অর্থাৎ নবীর সুপারিশ বা অন্য কোন নেক আমলের সাহায্য কিছু সে পাবে না, তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হলো। অর্থাৎ শিরকের গুনাহ থেকে হে আমার সন্তান তোমরা দূরে থেকো। শিরিক পাঁচ প্রকার, ইবাদতে শিরক, জ্ঞানগত শিরক, ব্যবহারগত শিরক, অভ্যাসগত শিরক, আনুগত্যে শিরক, এই পাঁচ রকম শিরক আপনাদের খেয়াল রাখতে হবে। আর একটা ছোট শিরক আছে যা আমরা অধিকাংশ লোকই যার শিকার, সেটা হল রিয়া, লোক দেখানো কাজ। সালাত আদায় করছেন যদি লোক দেখানো হয় শিরক, যাকাত দিচ্ছেন ওদের লোক দেখানো হয় ওটাও শিরক, দান সাদকা করছেন লোক দেখানো হয় ওটাও শিরক, কদিন পরে কোরবানি করবেন লোক দেখানো হলে ওটাও শিরক। অর্থাৎ লোক দেখানো যা কিছুই হবে তা শিরকুল আসগর, তা ছোট শিরক। ছোট শিরক হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ, তওবা ব্যতীত মাফ হবে না। অতএব সাবধান থাকবেন, কয়েকদিন পরেই বড় লোকেরা কোরবানির প্রতিযোগিতা শুরু করবে, কে কত লক্ষ টাকা দেওয়ার গরু আর উট কিনলো, শুরু হয়ে যাবে খেলা। এগুলো যদি লোক দেখানোর উদ্দেশ্য হয় তাহলে কিন্তু আপনি গুনাহে লিপ্ত হবেন, শিরকে পতিত হবেন, সাবধান। লোকমান তার সন্তানকে বলে যাচ্ছেন লা তুশরিক বিল্লাহ, তুমি শিরক করো না। আল্লাহ তার বান্দাকে বলছেন মনে রেখে দেব, যদি তোমরা কেউ শিরক করো আমা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, তার জন্য জান্নাতকে হারাম করা হলো। আমরা নিশ্চয়ই কেউ চাইব না যে আমার জান্নাত হারাম হোক, কারণ আমরা সবাই চাইব জাহান্নাম হারাম হোক, জান্নাত আমি যাব। দুই নম্বর উপদেশ, ووصينا الانسان بوالديه حملته امه وهنا ولا وهن وفصاله في عامين ان اشكر لي ولوالديك الي المصير وان جاهداك على ان تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من اناب الي ثم الي مرجعكم فانبئكم بما كنتم تعملون। অবশ্যই ইনসান আমি বলে দেই, বাপ মায়ের হক আদায় করো, বাপ মায়ের সেবা করো, বাপ মায়ের আনুগত্য করো। মনে রেখে দিও তোমার মা ওয়াহানাওয়ালা ওয়াহানিন, কষ্টের পরে কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন এবং ভূমিষ্ঠ হওয়ার পরে তোমাকে লালন পালন করে এই পর্যন্ত বড় করে নিয়ে এসেছেন তোমার মা। তো মায়ের হক তুমি জীবনের শেষ ঋণ শোধ করতে পারবে না। মায়ের বুকের দুধের এক ফোঁটা দুধের মূল্য সমস্ত জীবন দিয়েও শোধ করতে পারবে না। রসুলকে বলা হলো হে রসুল আমার উপরে হক কার বেশি? রসুল বললেন তোমার মা, এরপরে কে? তোমার মা, এরপরে কে? তোমার মা, এরপরে কে? তোমার বাপ। তিনবার মায়ের হক বলার পরে চতুর্থবারে বাপের হক বললেন। তো মা যে কষ্ট করেন বাপ তার ধারে গেছেও নেই, বাপ বাহির থেকে সন্তান লালন পালনের জন্য অর্থ সঞ্চয় করেন, ব্যবসা বাণিজ্য করেন, অনেক কাজ করেন, বাইরের সব কাজ বাপ করেন। সন্তান কিসে উন্নতি হবে, কিসে ভালো হবে বাপের চিন্তা শেষ নাই, কিন্তু সন্তানের মালন লালন পালন করতে গেলে তার পেশাব পায়খানা সাফ করা, প্রচন্ড শীতে উঠে ওই বাচ্চার কান্না ঠান্ডা করা, এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাজগুলো এগুলো কিন্তু সিরেফ মাই করেন, এখানে বাপ করেন না। হ্যাঁ, মা যখন বাচ্চাকে সাজিয়ে গুছিয়ে গায়ে সুন্দর পোশাক পরিয়ে বাপের কোলে দেন তখন বাপ তাকে চুমু খেয়ে আদর করে, কিন্তু তার আগ পর্যন্ত যে কষ্টটা মাই করে, মা নিজের কষ্ট ভুলে গিয়ে সন্তানকে খাওয়ায়, বাপ কিন্তু টের পায় না। মায়ের প্রতি আল্লাহ পাক ওয়াহানাওয়ালা ওয়াহানিন ভাষাটা ব্যবহার করেছেন, কষ্টের পরে কষ্ট তোমার মা সহ্য করে। অতএব হে বান্দা তোমার মাকে ভুলো না, মা বাপের প্রতি তুমি সাবধান, সবসময় তার আনুগত্যশীল থাকবে। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন ওলা তাকুল্লাহ উফ ওলা তানহার হুমা, বৃদ্ধ বয়সে তুমি বাপকে বা মাকে কাউকে যদি পাও তাহলে উফ শব্দটাও যেন তাদের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে যেন তুমি বলো না, ওলা তানহার হুমা তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। রহমা তাদের প্রতি রহমতের ডানা বিছিয়ে দাও, বাপ মা বুড়ো বয়সে শিশুর মতো সরল হয়ে যায়, তাদের কোন অপরাধ তুমি ধরো না, তাদেরকে সব মাফ করে দাও। আবু সুফিয়ানের মতন জানি দুশ্মন মদিনায় গিয়েছেন, রসুল হলেন তার জামাই, রসুলের স্ত্রী উম্মে হাবিবা হলেন আবু সুফিয়ানের মেয়ে। যখন বাপ গিয়েছে উম্মে হাবিবা তাকে কি ব্যবহার করবেন, একবার ঘর মধ্যে যে বিছানা বসে গেছে, রসুল বললেন উম্মে হাবিবা পিতার হক আদায় করো। চিন্তা করতে পারে পিতা, অতএব হোক সে আমার দুশ্মন, সে তোমার বাপ, তার প্রতি হক আদায় করতে হবে। অতএব বাপ এবং মা উভয়ের প্রতি, এমনকি যদি আপনি মুসলমান হলেন কিন্তু আপনার বাপ এখন অমুসলমান আছে, তথাপি তার প্রতি আপনাকে সম্মান এবং সেবা প্রদান করতে হবে। ধর্ম পরিবর্তনের জন্য বাপ তো পরিবর্তন হয় না, বাপ তো একজনই থাকে, মা তো একজনই থাকে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন। কিন্তু হ্যাঁ, যদি তোমার বাপ মা তোমাকে চাপ সৃষ্টি করেন যে তুমি শিরক করো, ফালা তোতে হুমা, এই ক্ষেত্রে বাপ মার আনুগত্য করা যাবে না। বাপ মা যদি বলে যা সামগ্রীর মাজারে গিয়ে এই খাসিটা কোরবানি করে এসো, তোমার পরকালে উপকার হবে, তুমি পরীক্ষা পাশ করবে, এই নির্দেশ বাপের মানা যাবে না। ফালা তোতে হুমা, বাপ মা যদি বলে হে সন্তান তোমার কলেরা হয়েছে, এই খাসিটা জবাই করলাম বা এই তোমার যদি সেরে যায় এইখানে মান্নত করলে তোমার রোগ সেরে যাবে, অতএব এই মান্নত তুমি পূরণ করো, বাপের এই মান্নত ছেলে পূরণ করতে বাধ্য নয়, কারণ এগুলো শিরক। যে কাজে শিরক হবে, যে কাজে বেদআত হবে, যে কাজে কোরআন এবং হাদিসের বিরোধিতা থাকবে, সে কাজে আনুগত্য করার জন্য কোন সন্তান বাপের প্রতি বাধ্য নয়। তবে হ্যাঁ, সাহেব হুমা ফি দুনিয়া মারুফা, দুনিয়াতে তুমি তোমার দুনিয়াবি কাজে বৈষয়িক ব্যাপারে বাপের সঙ্গে সুন্দর আচরণ করো। এরপরে তিন নম্বর, অত্তাবে সাবিল মান আনাবা ইলাইয়া, হে সন্তান সবসময় নেককার লোকদের রাস্তা তুমি চলো, দুষ্ট লোকদের সঙ্গে চলাফেরা করো না। আল্লাহ রসুলকে যখন কেউ দোয়া চাইত তিনি বলতেন লা তাসহাব ইল্লা মুমিনান ওয়ালা ইয়াকুলু রিজকাকা ইল্লা তাকিয়া ইল্লা তাকিয়ুন, আমি দোয়া করি তোমার সাথী মুমিন লোক ছাড়া যেন আর কেউ না হয় বন্ধু, এবং আমি দোয়া করি তোমার খাদ্য যেন মোত্তাকি পরহেজগার লোক ছাড়া অন্যেরা না খায়। দেখছেন কি দোয়াটা, আপনি যে খাদ্যটা খাওয়াবেন নেককার লোক খেলে আপনার জন্য দোয়া করবে, আর বদকার লোক তো দোয়া করবে না, আর দোয়া তো কবুল হবে না। এজন্য নেককার লোককে খাওয়ানোর জন্য আল্লাহ রসুল খাস করে দোয়া করতেন, যার বাড়িতে তিনি দাওয়াত খেতেন খাওয়ার পরে দোয়া করতেন আল্লাহুম্মা আত'িম মান আতামানা ওয়াসকি মান সাকানা আফতারা ইন্দাকুম সায়িমুন ওয়া সাল্লাত আলাইকুম মালায়েকা ওয়া আকালা ত'আমাকুম আল আবরার, হে আল্লাহ যে মেজবান আমাকে খাদ্য দান করলো তুমি তাকে খাদ্য দাও, যে আমাকে পানি দান করলো তুমি তাকে পানি দান করো, হে আল্লাহ এই বাড়িতে যে বাড়িতে আমি খাওয়া দাওয়া করলাম এই বাড়িওয়ালার উপরে যেন সবসময় রোজাদারকে খাওয়াতে পারে এবং তার উপরে যেন ফেরেশতা সবসময় অনুগ্রহ বর্ষণ করে এবং তাদের খাদ্য যেন সবসময় নেককার লোকেরা খায়। এই খাস দোয়া করতে হয় যে বাড়িতে আপনি খাবেন সেই বাড়িওয়ালার জন্য, এটা দিয়ে প্রমাণ হয় নেককার লোক যত আপনার খানা খাদ্য খাবেন ততই আপনার আমলনামায় নেকি লেখা হবে। সেজন্য হযরত লোকমান হাকিম তিনি তার সন্তানকে ওসিয়াত করে যাচ্ছেন পত্তাবে সাবিল মান আনাবা ইলাইয়া, হে আমার সন্তান দুনিয়ায় বহু মানুষ তুমি পাবে কিন্তু ওই সমস্ত মানুষের সঙ্গে তুমি চলাফেরা করবে, ওই সমস্ত মানুষের পথে তুমি চলবে যারা আমার প্রতি একনিষ্ঠ অবনত প্রণত দিনদার পরেজগার আল্লাহওয়ালা, তাদের সঙ্গে তুমি চলাফেরা করবে, তাদের সঙ্গে তুমি বন্ধুত্ব করবে। চার নম্বর উপদেশ, ইনতাকু মিসকাল হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ, হে আমার সন্তান যদি তুমি তোমার রুজিতে মিসকাল হাব্বাতিন মিন খারদাল, এটা সরিষা দানা পরিমাণ রুজি আল্লাহ পাক তোমার জন্য যে তকদিরে বাজেট করেছেন, যদি তুমি ওই রুজিটা ওই তোমার এই রুজিটা যদি আসমানে থাকে বা জমিনের কোথাও লুকিয়ে থাকে, ইয়াতে বিহাল্লাহ আল্লাহ তোমার কাছে ওই রুজিটি এনে দিবেন। অতএব রুজির চিন্তায় তুমি যেন আল্লাহর চিন্তা ভুলে যেও না, রুজির পিছে ছুটে যেন নিজেকে ধ্বংস করো না। তোমার রুজি একটা সরিষা দানা পরিমাণ রুজিও যদি আসমানে লুকিয়ে থাকে বা জমিনে লুকিয়ে থাকে, ইয়াতে বিহাল্লাহ ওই রুজি আল্লাহ পাক তোমার কাছে এনে দিবেন। আমি তো রুজির জন্য পাগল, তাই না? কেউ চাকরি করছে, কেউ ব্যবসা করছে, কখন এসব করবো? সময় নেই উস্তাদ, সময় নেই। খোদ্া শুরু হওয়ার পরে তো মসজিদ মুসল্লিরা আসে, আগে আসলে হয়তো সময় নষ্ট, পাঁচ মিনিট সময় পেয়ে দোকানে যদি দুটো খোঁজদার আসে, তাই না? আমাদের টেন্ডেন্সিটা হয়েছে দুনিয়া, স্রেফ দুনিয়া, দুনিয়া ক্ষতি করতে রাজি নয়। মসজিদে যে একটু আগে আসতে হবে, মসজিদ থেকে শেষে বেরোতে হবে, এটাই হলো সুন্নাত। আমরা আসি শেষে, বেরিয়ে যাই আগে। কি সুন্দর আমরা নিজেরা সুন্নাত বানিয়ে নিয়েছি। জুমার দিন আল্লাহর ওয়াস্তে এই ভুলটা করবেন না। প্রতিদিন দেখছি আপনাদের দৃশ্য, এখন দেখেন মসজিদরা ভরে যাচ্ছে, খোদ্া শেষের পথে, কিন্তু খোদ্া যখন শুরু করলাম তখন এক কাতারও মুসল্লি ছিলেন না আপনারা। এই অভাগা মুসল্লিদের আর কি বলা যাবে? বলা হচ্ছে, হে রুজির পাগল মানুষেরা, মনে রেখে দিও যে তোমার একটা সরিষা দানা পরিমাণ রুজিও যদি আসমানে লুকিয়ে থাকে বা জমিনের গভীর অন্ধকার লুকিয়ে থাকে, ইয়াতে বিহাল্লাহ, আল্লাহ ওটা তোমার কাছে এনে দিবেন, আল্লাহকে বিশ্বাস করো। এর পরবর্তী, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান সালাত কায়েম করো। সালাত হচ্ছে মানুষের নৈতিক ইবাদত। একটা মানুষ যখন আল্লাহর কাছে আনুগত্যের মস্তক অবনত করে, ওই মস্তক কিন্তু আর শয়তানের কাছে অবনত হয় না। এজন্য সালাতকে বিধে শয়তানরা ভয় করে। সালাতকে সবসময় ফাসেক কাফের বদমাশ লোকেরা ভয় করে। সালাত আদায় করলে কারোর অর্থনৈতিক ক্ষতি হয় না, কারোর রাজনৈতিক ক্ষতি হয় না, তবু কেন আবু জেহেল আল্লাহ রসুলের পায়ে মাথার উপরে পা দিয়ে মাড়ি দেওয়ার জন্য এগিয়ে আসছিল? কেন আবু জেহেলরা রসুলের মাথার উপরে উটের ঘুড়ি চাপিয়ে দিয়ে মেরে ফেলতে চেষ্টা করেছিল? তিনি তো কার ক্ষতি করেন নাই, তিনি কাবা ঘরে সালাত আদায় করছিলেন। এটাতে বুঝতে হবে যে মানুষ যখন আল্লাহ কাছে সেজদা করবে, সে কিন্তু আর শয়তানের কাছে যাবে না। এই সেজদা যদি সঠিক অর্থে হয়, সঠিক আনুগত্য হবে, খুশু খুশুর সঙ্গে তন্ময় তদ্গত ভাবে যে আমার উন্নত মস্তক অবনত হয় আল্লাহর কাছে, এই মস্তককে দিয়ে শয়তানি কাজ করে নেওয়া যাবে না। আর এই জন্য দুষ্ট লোকেরা সালাতকে অপছন্দ করে, নিজেরা তো পড়েও না, অন্যেরা পড়লে টিটকারি করে। অতএব হে আমার সন্তান আকিমিস সালাহ, সালাত কায়েম করবে। ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, ৬ নম্বর উপদেশ, তুমি মানুষকে সবসময় ভালো কাজের আদেশ দিবে, অন্যায় কাজে নিষেধ করবে। যিনি আদেশ দেন নিষেধ করেন, নিশ্চয় তিনি সে কাজটা করেন না। সাধারণ নিয়ম কিন্তু সেটাই, আমি একটা কাজ বলবো আপনাকে আর আমি সেটা করবো, এটা নিজের বিবেকে বড় বাধা দিবে। এজন্য অভ্যাস আমাদের থাকতে হবে, সবসময় মানুষকে ভালো কাজের উপদেশ এবং অন্যায় কাজের নিষেধ, এটা কিন্তু চিরন্তন সুন্নত। এটা মুসলমানদের সবচেয়ে বড় ডিউটি হচ্ছে এটা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, হে মুসলমান, তোমাদেরকে পৃথিবীতে আবির্ভাব ঘটানো হয়েছে একটি কাজের জন্য, যে তোমরা মানুষকে নেক কাজের নির্দেশ দেবে, অন্যায় কাজ থেকে বিরত রাখবে। ন্যায় এবং অন্যায়ের মানদণ্ড কি? আপনি মনে করবেন আমি যেটা বলবো এটাই ন্যায়, এটাই অন্যায়। যেমন ফেরাউন মনে করত, বলা আহাদিকুম ইল্লা সাবিলার রাশাদ, ফেরাউন তার জনগণকে ডেকে বলল যে আমি মানুষকে কেবল মঙ্গলের পথে দেখিয়ে থাকি, অকল্যাণের পথ আমি দেখাই না। আপনারাই বলুন, ফেরাউনকে মানুষের মঙ্গলের পথ দেখাইতো না অকল্যাণের পথ দেখাইতো? ও তো বদের হাড্ডি, ওটা ওটা অকল্যাণ ছাড়া জানেই না। কিন্তু সে কি বলেছে? জনগণ যারা পলিটিক্যাল পার্টি করে, রাজনীতি করে, যারা তার তো সবসময় ভালো কথাই তো বলে, প্রত্যেক কথা দিয়ে একবার শান্তির ফুল ঝুড়ি বেরোচ্ছে, মনে হয় ইনি পাওয়ারে গেলে বাংলাদেশ সোনায় সোহাগা হয়ে যাবে, দুধের সাগর হয়ে যাবে। ওরকম ফেরাউনের সে যদি বলতো, হে আমার জাতি, আমি তোমাদেরকে শুধুমাত্র কল্যাণের পথ দেখিয়ে থাকি, মুসা তো কি কল্যাণ দেখাবে, আমি তো বেশি কল্যাণ করছি তোমাদের, তোমাদের খাওয়ার ব্যবস্থা করছি, তোমাদের ব্যবসা বাণিজ্য পথ দেখিয়ে দিচ্ছি, তোমাদের ছেলেমেয়ের চাকরি বাকরি ব্যবস্থা করে দিচ্ছি, আমাদের বাজেট তৈরি করছি, লক্ষ লক্ষ ডলারের বাজেট বানিয়ে দিচ্ছি, এত কল্যাণ তোমাদের করছি, এইভাবে মুসা তো একটা ফকির, কিচ্ছু তো নাই, ওর পাড়া থেকে তুমি কি করবা? অতএব আমি তো তোমাদের কল্যাণের পথ দেখাচ্ছি। এ কথা কে বলেছিল? ফেরাউন। সে যুগের ফেরাউন যা বলেছিল, এ যুগের ফেরাউন তাই বলে যাচ্ছে। পার্থক্য ভাষাগত তেমন কিছু নাই, ভাবগত কিন্তু এক। অতএব সাবধান, ওয়ামুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ন্যায় এবং অন্যায়ের মানদণ্ড হচ্ছে আল্লাহর ওহি। মুসার কথাটাই ছিল ন্যায়, ফেরাউনের কথাটা নিঃসন্দেহে ন্যায় ছিল না, তাই না? এ যুগেও শেষ নবীর আগমনের পরে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন নিয়ে এসেছেন, যে হাদিস দিয়ে গেছেন, ওটাই হচ্ছে ন্যায় অন্যায়ের মানদণ্ড। সারা বাংলাদেশের মানুষ একদিকে চলে যাক, আর আমার কোরআন এবং হাদিসের কথা একদিকে থাকুক। যদি আপনি মুমিন হন, জান্নাত পিয়াসী মুসলমান হন, আপনাকে অবশ্যই ওই কোরআন এবং হাদিস মেনে চলতে হবে, তাহলে আপনি জান্নাত পাবেন, আর নইলে জান্নাত হারাবেন। এখানে ন্যায় এবং অন্যায়ের মানদণ্ড হচ্ছে কোরআন এবং সহি হাদিস, আল্লাহর ওহির বিধান। এখানে সংখ্যা কোশ্চিন কালো ন্যায় অন্যায়ের মানদণ্ড নয়। অধিকাংশ লোক একদিকে সমর্থন করলে সেটা ন্যায়, আর অধিক কম সংখ্যক লোক সমর্থন করলে ওটা অন্যায়। এই চিন্তাধারাটা বাতিল করতে হবে। ন্যায় অন্যায়ের মানদণ্ড হচ্ছে কোরআন এবং সহি হাদিস। ওয়াসবির আলা মা আসাবাক, সাত নম্বর উপদেশ, যে তুমি যখন ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের নিষেধ করবে, জনগণ তোমার উপরে ক্ষিপ্ত হবে, তোমাকে মারবে, নির্যাতন করবে, অপবাদ দেবে, মিথ্যা গালিগালাজ করবে, তোমার রুজি বন্ধ করবে, তোমাকে জেলখানায় ঢুকিয়ে রাখবে, হে আমার সন্তান ওয়াসবির, সবর কর। সবর তিন ভাগে বিভক্ত, আস-সবর আলাল মুসিবা, আস-সবর আলা ত্বাআ, আস-সবর বিপদে পড়লে সবর করো, আনুগত্যে সবর করো, আর সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বিরত থাকার জন্য সবর করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে এই একটা ভাউচার মিথ্যা লিখলেই আমি 500 টাকা বা 1000 টাকা বা 1,00,000 টাকা পেয়ে যাচ্ছি, একটা মিথ্যা ভাউচার সই করলেই পেয়ে যাচ্ছি, এতটুকু করলে যখন এত টাকা আপনার লাভ হচ্ছে, বেতন হচ্ছে বহু গুণ বেশি, উনি কেন করবেন না? এটা গুনাহ। এই গোনা থেকে বিরত থাকলেন, এটা কোন সবর করলেন, বিশাল একটা অঙ্কর পাওয়া থেকে আপনি নিজেকে বিরত রাখলেন, এটা কিন্তু আস-সবর আনিল মাসিয়াত, গোনা থেকে নিজেকে বিরত রাখলেন। আস-সবর আনিল মুসিবা, মুসিবত এসেছে, আপনার সন্তান মারা গেল, সবর করতে হবে আপনাকে। এই সবর সবাই আমরা করি, মুসলমানরাও করে, কাফেররাও করে, সবাই করে। এই সবর কিন্তু খুব একটা গুরুত্ব নাই, তবে অবশ্যই আপনি নেকি পাবেন যদি আল্লাহর ওয়াস্তে করেন। আস-সবর আলা ত্বাআ, তা আনুগত্যে আপনি সবর করলেন, অর্থাৎ আপনি সালাত আদায় শুরু করেছেন, এতদিন দাঁড়িয়ে রাখেননি, এখন দাঁড়িয়ে রেখেছেন, একটা অন্যায় কাজ করছিলেন, আপনি আজকে থেকে সিদ্ধান্ত নিলেন, আল্লাহ করে তা করলে, আল্লাহ আমি তোমার আনুগত্যশীল বান্দা, তোমার রসুলের নির্দেশ, কাসুস শারিব ওয়াফুল্লুহা, গোপ ছাটো, দাড়ি ছাড়ো, তোমার নবীর এই হাদিসের আনুগত্য করাই মুসলমান, আমি আজ থেকে দাড়ি ছেড়ে দিলাম, হে আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। এটা হলো আস-সবর আলা ত্বাআ, আল্লাহর আনুগত্যের উপর সবর করা। এই তিন রকম সবর আপনাকে করতে হবে, তাহলে আসবির আলা মা আসাবাক, যখন আপনি সবর করবেন তার থেকে বিপদ আসবে। এমনকি সন্তান যদি দাঁড়িয়ে রাখে, অনেক বাপ আপনাদের মধ্যে আছেন, বাপ ওই সন্তানকে পাগল বলে গালিগালাজ করেন, মা ওই সন্তানের খাওয়া বন্ধ করে দেন, বাপ সন্তানের ফর্ম ফিল আপের টাকা বন্ধ করে দেন, আমাদের কাছে রেকর্ড আছে। আহলে যুব সংঘের বহু ছেলে বাপ মার কাছে নির্যাতিত হয়েছে দাঁড়িয়ে রাখার অপরাধে, অথচ ওই ছেলে রসুলের হুকুম মেনে কাজ করছিল, আপনি বাপ তাকে বাধা দিলেন, কারণ আপনার নিজে দাঁড়িয়ে নাই, যে সমস্যা হচ্ছে না, লজ্জা লাগে না? বন্ধুরা আমার, কোরআন হাদিসের কাছে মাথা নত করে মেজাজ তৈরি করুন। যুগ যুগ পূর্বে, বহু যুগ, বহু শতাব্দী আগে লোকমান তার সন্তানকে এই ওয়াসিয়ত করেছিলেন, বাবা যখন তুমি আল্লাহর হুকুম মানবে, যখন তুমি অন্যায়ের প্রতিবাদ করবে, তোমার উপরে কষ্ট আসবে, দুঃখ আসবে, সেই সময় তুমি ওয়াসবির আলা মা আসাবাক, বিপদে তুমি সবর করবে। আট নম্বর উপদেশ, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, হে আমার সন্তান, মানুষের সঙ্গে কথা বলার সময় দাঁত খিঁচিয়ে কথা বলো না। রাগ হয়ে গেলে আমরা কি করি? যা খুশি তাই বলি না, দাঁত খিঁচিয়ে কথা বলি না? ওলা তুসাইর খাদ্দাকা, খবরদার তুমি মানুষের সামনে দাঁত খিঁচিয়ে কথা বলো না, অর্থাৎ কর্কশ ভাষায় মানুষের সঙ্গে কথা বলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, 9 নম্বর উপদেশ, তুমি জমিনে চলার সময় অহংকারী পদবিক্ষেপে চলো না। গটবট গটবটকে হাঁটছে, খুব ডাঁটে, ডানিবা তাকায় না, হাত বেঁকি বেঁকি হাঁটে, মাথা উঁচু করে চলে, বুক ফুলিয়ে চলে, ভাবখান এই যে আমি এলাম কোটিপতি লোক আর সত্য কিছুই জানে না, এদের সামনে কি দেখাবো আমি, এই যে মেজাজ। আপনার সঙ্গে আগে পিছিয়ে গাড়ি পুলিশ একেবারে মাসলা প্রোটোকল নিয়ে চলছেন, কে আপনার ধারে আসবে, এই যে অহংকারী মনোভাব। দুদিন আগে ছিলেন আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, সমুক ভাই, যেমনি আপনি মাশা আল্লাহ একটা তকমা ঝুলেলেন জাতীয় সংসদে এমপি হলেন, আর অমনি আপনার আগে পিছিয়ে ডাইনি বামে পুলিশের প্রহরা, আপনার ধারে কেউ ভাই তো আপনি তখন সার হয়ে গেলেন। এই যে অহংকারী পদবিক্ষেপ মানুষের সামনে চলছে, দুদিন আগে আপনি ছিলেন অর্থহীন একজন সাধারণ মানুষ, আজকে ব্যবসা করে বা অন্য কোনো কাজ করে আপনি টাকা পয়সা মালিক হয়েছেন, বিশাল দ্বিতল তিতল সুন্দর বিল্ডিং এ বসবাস করেন, যখন নিচে নামেন সাধারণ মানুষকে আপনি আর মানুষ বলে মনে করছেন না, আপনার ভাবে সাবে চলায় প্রায় পরিবর্তন এসে গেছে, আগে সে পরিবর্তন এখন নাই। আগে আপনাকে লোকেরা ভাই বলে ডাকতে সমীহ করত না, এখন আপনাকে ভাই বলতে সবাই সমীহ করে, সাহেব বলে বা স্যার বলে, অনেক কিছু বলে। এই যে পরিবর্তন, এটা কিন্তু অহংকারী পরিবর্তন। সাবধান ভাইরা আমার, দুনিয়াতে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে যে ব্যক্তি নম্রভাবে চলে, মানুষের সঙ্গে মিশে চলে, মানুষের সঙ্গে কথা বলে। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি মানুষের সঙ্গে মিলেমিশে চলার কারণে মানুষের কাছ থেকে গালিগালাজ খায়, ওই ব্যক্তি আমার কাছে অধিকতর প্রিয়, যে ব্যক্তি মানুষের সঙ্গে চলাফেরা না করে সবসময় দূরে থেকে নিজে বসে থাকে। আপনাকে মানুষের সমাজেই চলতে হবে, সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। মানুষ আপনাকে না বুঝে অনেক গালিগালাজ করবে, তথাপি মানুষের কাছেই আপনাকে মিলেমিশে থাকতে হবে, সবার সঙ্গে মিশতে হবে, সবার সঙ্গে অত্যন্ত সুন্দর ব্যবহার করতে হবে। আপনার ব্যবহার যেন মানুষের অন্তর গলে যায়, খবরদার খবরদার, আপনার কর্কশ ব্যবহারে একজন মানুষ যেন দূরে ছিটকে না যায়। বাশরু ওয়ালা তুনাফরু, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে দূরে ঠেলে দিও না। ইয়াসরু ওয়ালা তুআসরু, মানুষকে সহজ পথ বাতলে দাও, কঠিন পথ বাতলে দিও না। 10 নম্বর, ওয়াকসাদ ফি মাশিকে আগদদ মিন সাউতিক, তুমি চলাফেরা করার সময় মধ্যম পন্থায় চলো, তোমার জীবনযাত্রা মধ্যম জীবনযাত্রা হবে, সবকিছু মধ্যম হবে, একেবারে হাত পা ছাড়ি দিয়ে দান করো না, আবার একেবারে কঠিনভাবে কৃপণ হয়েও না, মধ্যপন্থী পথ অবলম্বন করবে। তোমার জীবন জীবিকা যেন মধ্যপন্থায় হয়, লুঙ্গি তোমার দুটোই যথেষ্ট, 10টা কি দরকার, শাড়ি তোমার বউয়ের 3টে যথেষ্ট, 20টা কি দরকার। কোন কোন মহিলা বাড়িতে গিয়ে দেখেন না, শাড়ির দোকান দিয়ে ফেলেছে, সাবান যখন যেটা বের হয় সেটা কিনবেই, যতটা দাম হোক। একাধুনে এক একটা শখ আছে, কোন কোন মহিলার শখ হলে হাড়ি কেনা, হাড়ি বাবার 2টা 3টা হলে যথেষ্ট, ঘরে গিয়ে দেখেন হাড়ি আর হাড়ি, যখন যে সাইজের হাড়ি বেরো সব কেন দেবো, আর শাড়ির দোকান তো খালি করে দেবে। এগুলো বিলাসিতা, বিলাসিতার মধ্যে ঢুকবেন না, এই বিলাসিতা মানুষকে ধ্বংস করে দেয়। অক্সেদ ফি মাসিকা, সবসময় মধ্যপন্থা তোমার জীবনযাত্রায়, চলাফেরাও মধ্যপন্থা, কাজেও মধ্যপন্থা, কথায় মধ্যপন্থা, সব জায়গায় মধ্যপন্থা। অগ্রদূত মিন সাউতিকা, কথা আসতে বলো, চিৎকার দিয়ে কথা বলার অভ্যাস করো না। ওই একটা ছেলে দেখা যাচ্ছে ওই ঘরে কোনায় দাঁড়িয়ে আছে, মাদ্রাসার কোনায়, এখান থেকে ভীষণ জোরে চিৎকার দিলে কিন্তু শুনতে পাবে, কিন্তু এই চিৎকার দেওয়াটা ইসলামী আদবের খেলাফ, চিৎকার দিয়ে ডাকা যাবে না। গ্রামে গঞ্জে এগুলো অভ্যাস আমাদের আছে। আল্লাহ পাক বলছেন ইন্না আনকারাল আসওয়াত ইলা সাউতুল হামীম, আল্লাহ সবচেয়ে অপছন্দনীয় আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ, মানে যারা চিৎকার দিয়ে মানুষকে ডাকে, এটাকে আল্লাহ পাক গাধার আওয়াজের সঙ্গে, নিকৃষ্ট প্রাণী গাধার সঙ্গে তুলনা করেছেন। গাধার মতো তোমরা চিল্লাচিল্লি করো না, বক্তৃতা করে দেখেন না, সুবহানাল্লাহ, মাইক মানে ফাটাই ফেলবে ওরা। এগুলো ইসলামী আদবের খেলা। আপনি যা বলছেন মাশাআল্লাহ সুন্দরভাবে বলেন, মানুষ বুঝুক। এই 11টি উপদেশ, এই 7টি আয়াতে হযরত লোকমানের কাছ থেকে আমরা কোরআনের মাধ্যমে পাচ্ছি। আমি আবার খালি নাম্বারিংগুলো করে দিয়ে যাচ্ছি আপনাদের মনে রাখার স্বার্থে। 1 নম্বর কথা হচ্ছে, হে আমার সন্তান, তুমি শিরক করো না। আমরা আমাদের মুসলিম ভাইদের বলছি যেন কেউ জেনে বা না জেনে, অচেতন ভাবে বা চেতন ভাবে শিরক করবেন না। কবর পূজা শিরক, প্রচন্ড কঠিন শিরক, এর হাত থেকে বাঁচার উপায় নেই, আপনারা ওরসে যাচ্ছেন, একেবারে লাখ লাখ মানুষ গরু ঘর খাসি নিয়ে চলে যাচ্ছেন, সাবধান, এগুলো শিরক থেকে দূরে থাকবেন। আল্লাহ এবং তার গুণাবলীর সঙ্গে অন্যকে শরীক করাকেই শিরক বলা হয়। ডাক্তারের রোগ সারায় না, আল্লাহ রোগ সারায়। আপায় চকলেট দেয় না, আল্লাহ খাওয়া দেয়। মেহরবানি করে বিশ্বাসগুলো মজবুত করবেন, রুজির জন্য মোটেই দুশ্চিন্তা করবেন না। আপনার জন্মের সময় আপনার সন্তানের কপালে, যখন আমরা প্রত্যেকে মায়ের গর্ভে ছিলাম, চার মাস বয়স যখন হয়েছে, তখন রূহ আমার দেহে সঞ্চারিত হয়েছে, তখন আমার কপালে আল্লাহ পাক একটা জিনিস লিখে দিয়েছিলেন, এক তোমার হায়াত কতদিনের হবে, দুই মৃত্যু তোমার কবে হবে, কোথায় হবে, তিন তুমি দুনিয়াতে কি কি আমল করবে, চার তুমি সৌভাগ্যবান হবে না হতভাগা হবে, অর্থাৎ তুমি জান্নাতি হবে না জাহান্নামী হবে। এই চারটে জিনিস তখনই লেখা হয়ে গেছে। আপনি যতই লাফালাফি করেন, যদি আল্লাহ পাক আপনার তকদিরে কোটিপতি লেখা থাকেন, কোটি টাকার এক পয়সা কম থাকতে আপনি মরবেন না। আর যদি আপনার তকদির না থাকে, মানে যতই লম্ব সম্প করেন কিচ্ছু হবে, রুজি আপনার শুনলেন না, ইয়াতে বি আল্লাহ, রুজি আপনার বাড়তে চলে আসবে। অসুখ হয়েছে, এই ডাক্তার সে ডাক্তার দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন, মোটেই চিন্তা, মানুষের শক্তি জোরদার করুন, যে ওষুধের যে ট্যাবলেট, যে ক্যাপসুল, যে ফোঁটা খেলে আপনার রোগ সারবে, ওই ওষুধ আপনার ঘরে হেঁটে চলে আসবে, যদি আল্লাহ পাক আপনাকে সারানোর ইচ্ছা করেন। কোনো ব্যাটার ক্ষমতা নেই আপনাকে রোগী ঘেঁষে দুনিয়া ফেলে রাখতে, আর যদি আল্লাহ পাক সারানোর ইচ্ছা না করে, ডাক্তার গুলি খাবে সারবে। এই মানসিক শক্তি অর্জন করুন, ইমানি শক্তি অর্জন করাটাই হল আমাদের সবচেয়ে বড় কাজ। ইমানি শক্তি বড় শক্তি, মমিন ও কাফেরের মৌলিক পার্থক্য হচ্ছে ইমানি পার্থক্য। দু নম্বর হচ্ছে দুরুল ওয়ালাদাইন, মাতা পিতার সেবা করুন। তিন নম্বর ইত্তবা সাবিলে মান আনাবা ইলাইয়া, আল্লাহর পথে যারা চলছে সেই নেককার মানুষদের আপনি সাথী হন। চার নম্বর, আপনার রুজিতে যদি একটা সরিষা দানার পরিমাণ রুজি থাকে, যদি সেই রুজি আসমানে বা জমিনে কোথাও লুকিয়ে থাকে, ইয়াতে বি আল্লাহ, আল্লাহ আপনাকে ওটা এনে দিবেন, বিশ্বাস রাখুন। পাঁচ নম্বর, আকিমিস সালাহ, সালাত কায়েম করুন, পাঁচ অক্ত সালাত নিয়মিত আদায় করুন। মুসল্লি তারাই যারা নিয়মিত সালাত আদায় করে, একদিন শুক্রবারে মুসল্লি হবেন, একদিন ঈদগার মুসল্লি হবেন, এটাকে আল্লাহ পাক মুসল্লি বলেন নাই। ছয় নম্বর, সবসময় সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করবেন। সাত নম্বর, বিপদে ধৈর্য ধারণ করবেন, বিপদে একটা অন্যায় পাল্টা আরেকটা অন্যায় করবেন না, ধৈর্য ধারণ করবেন। আট নম্বর, মানুষের সঙ্গে নাক সিটকিয়ে দাঁত খিচিয়ে কথা বলবেন না, অর্থাৎ কর্কট ভাষায় কথা বলবেন না। নয় নম্বর, দুনিয়ায় চলার সময় অহংকারী পদবিক্ষেপে চলবেন না, অহংকার গুণা আল্লাহ মাফ করবেন না। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাত মান কানা ফী কলবিহি মিসকাল হাব্বাতিন মিন কিবর, রাওয়াহু আবু দাউদ। ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না যার হৃদয়ের কোনো একটা সরিষা দানা পরিমাণ অহংকার লুকিয়ে আছে, আল্লাহ রাসূল বলেছেন সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না, অতএব সাবধান। দশ নম্বর, তাকসির ফী মাশিয়াকা, মধ্যম পন্থা অবলম্বন করবেন, চলায় ফেরায় খানায় পিনায় জীবিকা নির্বাহে। এগারো নম্বর, অকদুত মিন সাউতিক, তোমার গলার আওয়াজ যেন নরম হয়, নম্র হয়, যেন গাধার মতো চিৎকার না হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে এই এগারোটি উপদেশ মান্য করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।